এতে তাদের কেবল বিমুখতায় বৃদ্ধি পায়। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا بلون تابير قسمتو جدي تار شاته انن نوباشو ثاكتو تابير تار عرشير مالك پرجنت پوچھار پاتھ انمشن کرتو তিনি নিহায় পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দিই। যখন আপনি কোরআনের পালনকর্তার একত্র আবৃত্তি করেন তখনও অনীহাবশত পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো, দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয়। ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা পথ পেতে পারে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। তারা বলে যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব। قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোন বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, তথাপি তারা বলবে আমাদেরকে পুনর্বার কে সৃষ্টি করবে। বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃজন করেছেন, অতঃপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে এটা কবে হবে। বলুন হবে সম্ভবত শীঘ্রই। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا। যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতঃপর তোমরা তাঁর প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ই অবস্থান করেছিলে। وقل عبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায় নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا তোমাদের পালন কর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন কিংবা যদি চান তোমাদেরকে আজাব দেবেন আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করি وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন যারা আকাশসমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জবুর দান করেছি বলুন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا جادر كي تر آوهان كاري تر نجيري تو تدر پالون كار تر نوي كار تو لافه جنو مدخص تو تلاش كاري جي تدر مدخص نوي كار تو شيري تر تار رحمتر آشا كاري এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ এমন কোন জনপদ নেই যাকে আমি কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে উস্কে দিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শনাবলী প্রেরণ করি وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا এবং স্মরণ করুন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভয় প্রদর্শন করি কিন্তু এটি তাদের অবাধ্যতায় আরও বৃদ্ধি পায় وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا شَرُنْ كَرُوا